পর আছে, পার আছে তার অপার অগাধ মাতৃ স্নেহ পারাবার। সমুদ্র দেখেছেন বিশাল সমুদ্র, তার তর আছে পার আছে, কিন্তু মায়ের স্নেহের কোন, মায়ের স্নেহের যে সমুদ্র তার কোন তর নেই পার নেই। শেক্সপিয়ার বলেন, এ পৃথিবীর মুখে মায়ের উপর অপেক্ষা অধিকতর মোলায়ম বিছানার কিছুই নেই। শিশুর জন্য আছে কিছু, আছে সুন্দর তত দামি বিছানা দিচ্ছে ছেলেকে শোনান, শোনান ছেলে কাঁদতেই থাকে তাই না, হ্যাঁ হ্যাঁ করে কাঁদতেই থাকে, যেকোনো মা নিজের বুকে তুলে নেয় কান্না থেমে যায়। তার সুস্মিত মুখশ্রী অপেক্ষা অন্য কোন ফুল অধিকতর সুন্দর নয়। ছেলের কাছে তার মাই হচ্ছে সব থেকে বেশি সুন্দরী, যত সুন্দরী ফুল দেন ছেলের কাছে মাই হচ্ছে সব থেকে সুন্দর ফুল। আমরা আমাদের বাংলা ভাষায় যেসব হিকমত আছে মায়ের ব্যাপারে বলবো, তারপরে কোরআন হাদিস তো আছেই, কোরআন হাদিস বলবো। আমরা যারা বিবাহিত পুরুষ তারা অনেক সময়ে মাকে আর বউকে ওজন করতে গিয়ে মাকে ডাউন করে বউকে প্রাধান্য দিই, মা বড় না বউ বড়, মা বড়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাকে ছোট করে বউকে বড় বানায়, বউয়ের গোলাম হয়ে যায়, বউ জ্যাসা বলে তেসা চলি, বউ যেমন নাচায় তেমনি নাচি, আর মায়ের কথায় প্রাধান্য দিই না, মা কথাকে মিথ্যা মনে করি, ভাবি আমাদের প্যার কা দুশ্মন, আমাদের প্রেমের দুশ্মন কে, মা বাবা। এই জন্যে অনেক ছেলে মা বাবাকে নারাজ করে বিয়ে করে, তারা লাভ করে ম্যারেজ করে, বিনা লাভে ম্যারেজ করে না, লাভ করে ম্যারেজ করে। মায়ের কথা অর্থ হয়ে মেয়ে এত স্নেহ এত বুক ভরা ভালোবাসায় লাথি মেরে মায়ের কোন ছেলে মায়ের পা ছেলে বেরিয়ে যায়, লারে লাপ্পা লারে লাপ্পা ল্যাংলা লাপ্পা যুবকের সাথে বেরিয়ে যায়, পুলিশকে খবর দিয়ে বাপ মা থানায় তাকে ধরে নিয়ে আসে, মা বাপ যায় না ঘরে ফিরে আয়, মা বলে আমি তোর সঙ্গে যাবো না, মা বাপ চাই না, কাকে চায়, কাকে চায়, আমার পেয়ারাকে চায়। যখন পেয়ারা দুনিয়ার মুখ দেখালো, এত স্নেহ দিয়ে মানুষ করলো, না খেয়ে খাওয়ালো, না ঘুমিয়ে ঘুম পাড়ালো, সেই মা তোমাকে চাই না, আজ আমি একজনকে পেয়েছি তাকে চাই, তোমরা ফিরে যাও, আমি আমার সঙ্গে ফিরে যাই, আমি আমার তার সঙ্গে ফিরে যাই। এত বড় দুঃখের কথা কিছু আছে, কিন্তু অহরহ হচ্ছে, পত্রিকায় আপনি দেখতে পাবেন এই ঘটনা দিন রাত ঘটছে। আমরা অনেক সময় বইয়ের কথা শুনে মাকে মার পর্যন্ত দিই, আছে নাকি, আসলে অনেক লোক আছে বলবো ইনশাল্লাহ। আহমদ নম্বর চার, এ হলো আহমদ নম্বর চার। আহমদ নম্বর এক রাস্তায় চলতে খালি রাখে ট্যাগ মানে পকেট, আহমদ নম্বর দুই যে পরের চালের তুলে তুই তারপর ঝগড়া, আহমদ নম্বর তিন যে বইয়ের কথায় করে গিন, আর আহমদ নম্বর চার যে বইয়ের কথায় মাকে দেয় মার। আরো আছে দশ নম্বর, আমার সময় নেই বলা, কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন, মরা গাছে ফুল ফুটেছে মা বড় ধন, মায়ের চেয়ে বড় ধন আর কিছু নেই, মরা গাছে ফুল ফুটাতে জানে মায়ের স্নেহ। এই জন্যেই সমাজের অনেকে যখন দেখবেন মায়ের সঙ্গে বইয়ের তুলনা চলছে ঝগড়া হচ্ছে, তখন ছেলেদেরকে বোঝানো, এ বউ গেলে বউ পাবি রে, কিন্তু মা গেলে আর মা ফিরে পাবি না, বউ গেলে তো বউ পাবি আবার আর একটা বিয়ে করতে পারবি, কিন্তু মা গেলে আর মা ফিরে পাবি না, এই জন্য মায়ের পদক্ষেপ। অনেক সময়ে মা বেটাকে খুব স্নেহ করে ভালোবাসে, কিন্তু চাহি চাহি প্রাণ গেল করি বেটা বেটা, মা অনেক সময় বেটা বেটা দেখে অনেক মহিলা বেটা হয়নি, পিটি হয়ে যায় পিটি হয়ে যায়, বেটা বেটা করতে চান কাঁদে, বেটা হলে পরে ভবিষ্যতে আমার দাঁড়াবার মাটি হবে, পায়ের তলায় মাটি হবে, বেটা বেটা করে প্রাণ প্রাণ করে। কবি বলছে চাহি চাহি প্রাণ গেল করি বেটা বেটা, সে বেটা মায়ের বুকে মিলে যায় জাটা। অনেক সময় বেটা না মিলে না তো এমন হয়, এমন ছেলে আছে যে তার মাকে মানতে চায় না, জ্যাঠা মারে বা চ্যাক মারে বুকে, মানতে চায় না, যেহেতু মায়ের পজিশন আছে মানবে না, এমনকি ভালো কথা বললেও মানবে না, মা মাজারে যেও না, মাজারে গেলে সেই খায়, মানবে না। আরে তুই কি জানিস বেটা, যদিও আপনি বিরাট আলেম কিন্তু আপনার কথা মানবে না, শুনবে না। তারপর প্রবাদে আছে, পীর মানে না গায়ে, আর পীর মানে না মায়ে, আর পীর মানে না গরুতে, আর পীর মানে না জরু, মানে কি পীর মানে না জরুতে। মা যেমন পীর মানে না, তেমনি আপনার বিবিও পীর মানে না, যেমন গরুতে মানে না। তারপর আপনারা জানেন ভাগের মা মক্কা পায় না, ভাগের মা গঙ্গা যায় না, তার মানে সাজার মা যেটা, মা যখন বেটার সব হয়ে গেছে, বিনোদের বিধ হয়ে গেছে, এ বাড়িতে একবার খাই হয়েছে, সেই মায়ের কি হস্ত কোনো ভরসা আছে না গঙ্গা পাওয়ার ভরসা আছে, কিন্তু কথাই না। তো সাজার মা মক্কা পায় না, যেহেতু কেউ তখন নিজে একা একা মাকে প্রাধান্য দেয় না। অনেক সময়ে আমরা বউকে ভালোবাসি, ছেলে মেয়েকে ভালোবাসি, কিন্তু মাকে কষ্ট দিই, মা খায় ধান ফেনে, বেটা খায় এলাচ কিনে, মা পায় না কাঁথা সেলাইয়ের সুতো, আর বেটার পায় চোদ্দ শীতের জুতো, মা শীতে মরে শাল পায় না, আর বেটা কাশ্মীরি শাল পরে নেতাগিরি করে বেড়ায়, বুঝতে পারলেন? মা আজকে শীতে কাপে শাড়ি জড়িয়ে পড়ে থাকে, আর বেটা কাশ্মীরি শাল জড়িয়ে ঘুরে বেড়ায়, মায়ের গড়ে দিয়ে দড়ি, বউকে পরাই ঢাকায় শাড়ি, তাই না? মায়ের হাত খালি আর বউয়ের হাতে সোনার বালা, এসব বিভিন্ন কথা আমাদের আছে এবং বাস্তবের জন্য, এই বাস্তবের জন্য এই সমস্ত কথাগুলো হয়ে গেছে। যেটা রাখবেন, মা এত বড় ধন, মা এত বড় জিনিস, যে মা ঘরে থাকলে মা যদি আপনাকে খেতে না দেয়, কারো হাতে খেয়ে পেট ভরে না, মা দেয় না যে পেট ভরে না খেয়ে, মা নাই যা খাটে না লা নাই তা, মা নাই যা খাটে লা নাই তা। তারপরে মায়ের চেয়ে যে বেশি ভালোবাসে তাকে বলে দেয়নি, তারপরে মায়ের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না। যদি দেখেন যে এই মেয়েটা মায়ের থেকেও বেশি ভালোবাসছে, তাহলে জানবেন সে মা নয়, মায়ের থেকেও বেশি ভালোবাসছে, যে ডাইনি প্রতিভক্তি চোরের লক্ষণ। অনেক সময় আমরা বিয়ের পরে মায়ের কথা শুনি না, মায়ের কদর করি না, মাকে প্রাধান্য দিই না, শাশুড়ি মাকে প্রাধান্য দিই, মাকে মা বলতে লজ্জা লাগে, শাশুড়িকে মা বলি। মা যদি দুই মাসের মাথা খেতে চায় দিতে পারি না, কিন্তু শাশুড়ি মাকে রুই মাসের মোটা মোটা মাথা, আপাতত ইলিশ মাসে, ইলিশ মাসের মাথা, মাথা ভালো না, ইলিশ মাছ খাওয়াতে মোট কথা আমরা খুব ব্যস্ত হয়ে যায়। শাশুড়ি, শাশুড়ি মা এসেছে, মা পুত নয় শাশুড়ির জামাই, জেনে রাখবেন মা মায়ায় মায়া আর বট ছায়ায় ছায়া, যত গাছ আছে সব থেকে ঘন ছায়া হলো বট গাছে, যত স্নেহ আছে সব থেকে ঘন স্নেহ হলো আমার মায়ের স্নেহ। এবার চলুন হাদিস কোরআনে কি বলছে মা সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন, যা রাজুল মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাযিনুহু ফিল জিহাদ, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি এসে বলল, আল্লাহ রাসূল আমি জিহাদ করতে চাই। আল্লাহ রাসূল বললেন, আলাকা ওয়ালিদান, তোমার কি মা বাবা আছে? কাল নাআম, লোকটা বলল জি হ্যাঁ আমার মা বাবা আছে। কাল ফাফিহিমা ফাজাহিদ, সুতরাং মা বাবের মধ্যে তুমি জিহাদ করো। এখন জিহাদ শব্দটা শুধু বোম ফাটানি নয়, জেহাদ শব্দ শুধু তরবারি মারা নয়, গুলি চালানো পর জেহাদ নয়, বিনা গুলিতেও জেহাদ পায়, মা বাপের খিদমত করা জেহাদ। এই জন্যই ওয়াইস কারণী এই জেহাদ ছেড়ে আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি, পরে যদি সময় থাকে বলবো ইনশাআল্লাহ। জেহাদ হলো বিরাট জেহাদ, মা বাপের সেবা করা বিরাট জেহাদ। যা হে মা, নবী সাল্লাল্লাহু আলাইহি এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন আযুয়া ওয়া তাজিদু আস্তাশিরু, আমি জিহাদে নিয়োগ করেছি, আপনার কাছে পরামর্শ চাচ্ছি আল্লাহ রাসূল। তখন তিনি বললেন, হাল লাকা মিন উম, তোমার কি মা আছে? কাল নাআম, বললেন হ্যাঁ আছে। ক্বালা ফালজামহা ফাইনাল জান্নাতা তাহতা ইলাইহা, সুতরাং তার খিদমত করো, তার সেবা করো, আপনারা আবার তো ছেড়ে গিয়ে মায়ের গলায় মায়ের পায়ের তলায় পানি খুঁজতে শুরু করে দিয়ে থাকেন। মায়ের তলায় মায়ের পায়ের তলায় বেঁচে আছে মানে কি? মায়ের সেবার মাধ্যমে বেহেশতা আছে, মায়ের সন্তুষ্টির মাধ্যমে বেহেশতা আছে। মাকে সন্তুষ্ট করতে পারলে বেহেশত পাবে। তারপরে মায়ের কত বড় বড়, নারী জাতির কত বড় বড়, নারী জাতির সম্মান নেই, নারী কি পুরুষের সমান অধিকার পাবে? এমন নারী আছে যে পুরুষের তিন গুণ বেশি অধিকার পাবে। কেসে মা নারী বলতুয়ার্লাহ মানে আবার সাহাবি বলছেন যে আল্লাহ রসুল আমার খেদমত পাওয়ার বেশি যোগ্য কে? আল্লাহ রসুল বললেন অম্মুক, তোমার মা। সাহাবি বললেন তারপর কে? বললেন তোমার মা। সাহাবি বললেন তারপর কে? বললেন তোমার মা। তিনবার বলার পর তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাহবুক, তোমার বাপ। কেন হুজুর? সন্তান ধারণ করণে মায়ের কষ্টটাই বেশি, বিশেষ করে গর্ভ ধারণ প্রায় 10 মাস পেটে করে নিয়ে বেড়াতে, উঠতে বসতে রান্না করতে কাজ করতে খেতে কত কষ্ট হয়, বমি করে করে তার কত কষ্ট হয়, জন্মদান করার সময়ে তার কত কষ্ট হয়, আবার যদি অপারেশন করে করতে হয় কত কষ্ট হয়, আর দুগ্ধ দান করার সময়ে প্রায় 2-2.5 বছর 3 বছর কত কষ্ট হয়। এই 3 কষ্টের কারণে মায়ের হক 3 গুণ বেশি। বাপ এসব কষ্ট জানে? জানে না। এই কষ্ট একমাত্র স্বীকার করে মা, তার জন্য মায়ের হক 3 গুণ বেশি। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে ওসিয়ত করেছি, উপদেশ দিয়েছি, তোমরা মা বাপের সাথে সদ্ব্যবহার করো। আমানাত উম্মুহু কুরহা, তার মা তাকে বহন করেছে কত কষ্ট অবস্থায়, ওয়াদাআতুহু কুরহা, কষ্ট করে প্রসব করেছে, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তার পেটে ধারণ করা নিয়ে দুগ্ধ দান পর্যন্ত 30 মাস কষ্ট সহ্য করেছে। তার দুগ্ধ ধারণ করা সময় কত? 2 বছর, আর বাকি সময়টা কত? 6 মাস। এই 6 মাস কিসের? গর্ভধারণের। এই জন্য 6 মাসে বাচ্চা হতে পারে। যদি কারো বাচ্চা 6 মাসে পেট থেকে বেরিয়ে যায় তো স্ত্রীকে সন্দেহ করা উচিত না। তারপরে যখন আপনি যৌবনে পদার্পণ করবেন এবং 40 বছর বয়স হবে তখন আপনি দোয়া করবেন কি বলে? রব্বি আউযিনি আন আশকুরা নিমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, শক্তি দাও, আমি যেন তোমার নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারি। ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার মা বাবার উপরে যে নিয়ামত দান করেছো, ওয়া আমালা সালেহা, আমি নেক কাজ করতে পারি, যে কাজ